الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فعن أبي هريرة رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على أبي بن كعب وهو يصلي فقال يا أبي فالتفت ثم لم يجبه ثم قال يا أبي فخفف أبي ثم انصرف إلى رسول الله صلى الله عليه وسلم فقال السلام عليك أي رسول الله فقال وعليك السلام ما منعك أي أبي إذ دعوتك أن تجيبني فقال أي رسول الله إني كنت في الصلاة قال أولست تجد فيما أوحى الله إلي استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم قال بلى يا رسول الله لا أعود إلى آخر الحديث أبو هريرة رضي الله عنه برنا كرن الله رسول صلى الله عليه وسلم أبي بن كعب القتاشل يمن صلى جهنتني صلاة قرتل উবাই ইবনে কাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক সাহাবী যার সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আকরাউহুম উবাই ইবনে কাব সাহাবাদের মধ্যে বড় কারি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এই উবাই ইবনে কাব সালাত পড়া অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে আসলেন এসে তাকে ডেকে বলছেন হে উবাই হে উবাই তিনি মুখ ফিরালেন কিন্তু তার ডাকে জবাব দিলেন না কে নাম কি বলেন উবাই ইবনি কাব রাদিয়াল্লাহু আনহু তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে ডেকে বললেন ইয়া উবাই এবারে তিনি ফাখাফফা উবাই সালাত হালকা করলেন খাফিফ মানে কি হালকা করো খাফফা উবাই উবাই সালাত হালকা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আসসালামু আলাইকা আই রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এটা হচ্ছে সালাম কিন্তু তিনি তো আল্লাহ রসুল তাই তিনি বলছেন আসসালামু আলাইকা আই রাসূলুল্লাহ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ওয়া আলাইকাস সালাম সালামের উত্তর দেখুন কি বলেছেন ওয়া আলাইকাস সালাম অতএব এক বচন করে হিসেবে সালামের সালামও করা যায় সালামের উত্তরও দেওয়া যায় কা হচ্ছে এক বচন কুম বহু বচন ওয়া আলাইকাস সালাম মা মানাআকা আই উবাই ইযা দাআউতুকা আন তুজিবানি হে উবাই আমি যখন তোমাকে ডাকলাম তখন তোমাকে আমার ডাকে সাড়া দিয়ে আসতে কোন জিনিস বাধা দিল উবাই বললেন আই রাসূলুল্লাহ দেখুন কথার আদব বলছেন আই রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল ইন্নী কুনতু ফিস সালাহ আমি সালাতে ছিলাম আমি সালাত পড়ছিলাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আওয়ালাস্তা তাজিদু ফিমা আওহা আল্লাহু ইলাইয়া استجیبوا للہ وللرسول اذا دعاکم لما یحییکم. ہے ابی، تمی کی اے آیات کی پاؤنی، اللہ امر پتی جے کتاب نازل کرچن، جے جے وحی نازل کرچن، ای وحیر مدد اے آیات کی تمی پاؤنی، کی آیات کی استجیبوا للہ وللرسول، تمرا اللہ ڈاکے شرا دی ایشو، رسولر ڈاکے شرا دی ایشو جہن تینی تمہاکے ڈاکن، تمہادرکے ڈاکن، تمہادرکے جیون دان کرار جنو، تمہیں کی آیات کی پاؤں پڑھو نہیں؟ سبحان اللہ، بھلو کرے بزمین، تاہولے کی بجائے گلو، اللہ رسول صلی اللہ علیہ وسلم اپنے نمازے آسین، ای اوستہ ہے جیدی ڈاکن، تو بو تار ڈاکے نماز بھینگے تار ڈاکے جباد دیتے ہو، سوچتو کچھ ہو چکنے، یہ بارے ابی بول لین، بلا یا رسول اللہ، ہے اللہ رسول، ہمیں پیچی، کرن تینی چلن حافظ القرآن، আর তিনি যে হাফিজুল কোরআন ছিলেন উবাই ইবনে কাব আমাদের মত না, উনি উনার মত ছিলেন। সুবহানাল্লাহ, যে উবাই ইবনে কাব কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আমি তোমাকে সূরা বাইয়িনা পাঠ করে শোনাব। উবাই ইবনে কাব কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আমারানি أن أقرأ عليك سورة البينة. الله أمك نردش ديهتن أمي تمك سورة بينة پرشن أبو. أبي بن كعب بل لن يا رسول الله هل سماني ربي أمار ربك أمار نام دھرے أمك ديهتن أمار نام نيهتن. أبي بن كعب اتره محمد رسول الله صلى الله عليه وسلم بل لن هين تمار نام تمار رب نيهتن أر بولتن أمي تمك سورة البينة پرشن أبو. তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু খুশির আবেগে আনন্দে আনন্দিত পুলকিত হয়ে তিনি কেঁদে উঠলেন। সুবহানাল্লাহ, এখানে এমন আনন্দ পেয়েছেন, কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ, কারণ আমার নাম স্বয়ং রব্বুল আলামিন নিয়েছেন। বলি সুবহানাল্লাহ, এই হলেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই আয়াত পেয়েছি, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহিকুম। হে আল্লাহর রাসূল, আমি আর এরকম করব না, আর এরকম করব না, লা আউযু, আমি এটা রিপিট করব না, ভুল হয়ে গেছে। ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বললেন, أتحب أن أعلمك سورة لم تنزل لا في التوراة ولا في الإنجيل ولا في الزبور ولا في القرآن مثلها؟ هي أبي بن كعب تمي كي چاو جي أمي تمك يمون اكتي سورة شخبو جي سورة متو كنو سورة توراة نازل هيني إنجيل نازل هيني زبور نازل هيني قرآن نازل هيني এরকম একটি সূরা আমি তোমাকে শিখাবো, তুমি চাও? উবাই ইবনে কাব বললেন, অবশ্যই চাই, অবশ্যই পছন্দ করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন্নী লা আরজু আল্লা আখরুজ মিন হাযাল বাব হাত্তা তাআলামাহা। আমি আশা করি যতক্ষণ পর্যন্ত আমি এই দরজা দিয়ে বের না হব, অর্থাৎ এই দরজা দিয়ে বের হওয়ার আগেই তুমি এই সূরা কি তুমি জানতে পারবে আমার আশা। উবাই ইবনে কাব বলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে তিনি আমার সাথে কথা বলতে লাগলেন। আর আমি একটু বিলম্ব করছি, কথা বলছেন তো, আমি একটু বিলম্ব করছি বা আমি হাঁটছি, কিন্তু আস্তে আস্তে হাঁটছি যেন দরজা পর্যন্ত না পৌঁছে যাই আগে, ওই ইলিম শিখার আগে যেন দরজা পর্যন্ত না পৌঁছাই, এজন্য একটু বিলম্ব করছি আমি। সুবহানাল্লাহ, কারণ আমাকে ওই সূরা জানতে হবে। বলছেন, যখন আমরা চলে এলাম দরজার কাছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, আই রাসূলুল্লাহ ما السورة التي وعدتني؟ هي الله الرسول যে সূরা সম্পর্কে আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন আমাকে জানাবেন, ওই সূরা কোন সূরা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, মা তাকরাউ ফিস সালাহ, তুমি সালাতে কোন সূরা পাঠ করো? উবাই বললেন, ফাকারাতু আলাইহি উম্মুল কুরআন, তখন আমি তাকে উম্মুল কুরআন পড়ে শোনালাম, অর্থাৎ সূরা ফাতিহা পড়ে শোনালাম। তাহলে স্পষ্ট হয়ে গেছে কিনা, এতটুকুই যথেষ্ট সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে? হ্যাঁ, সামনে আসছে দেখেন আসল কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল والذي نفسي بيده ما انزل الله في التوراة ولا في الانجيل ولا في الزبور ولا في القران مثلها انها السبع المثاني, যার হাতে আমার জান রয়েছে তার কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে, ইনজিলে, যাবুরে, কুরআনে এই সূরার মতো, অর্থাৎ উম্মুল কুরআন সূরা ফাতিহার মতো কোন সূরা নাজিল করেননি। স্পষ্ট হয়েছে? এই হলো সূরা উম্মুল কুরআন বা সূরা ফাতিহাতুল কিতাব। আপনারা জানতে পারবেন পরবর্তীতে সূরা ফাতিহার নাম কয়েকটি, হয়তো এই দর্শে বলা সম্ভব হবে না, পরের দর্শে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে। এই হাদিসটি ইমাম তিরমিজি উল্লেখ করে বলছেন, হাদিসুন হাসানুন সহিহ, এর মধ্যে সন্দেহ নেই, হাদিসটি সহিহ। এরপরে আরেকটা রিওয়ায়াত সূরা ফাতিহার ফজিলত, এই রিওয়ায়াতটি হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, বাইনামা জিবরিল قاعد عند النبي صلى الله عليه وسلم إذ سمع نقيضا من فوقه فرافع رأسه فقال هذا باب من السماء فتح اليوم لم يفتح قط إلا اليوم فنزل منه ملك فقال هذا ملك نزل إلى الأرض لم ينزل قط إلا اليوم وقال أبشر بنورين أوتيتهما لم يؤتهما نبي قبلك فاتحة الكتاب وخواتيم سورة البقرة لن تقرأ بحرف منهما إلا أعطيته رواه الإمام مسلم. عبد الله بن عباس رضي الله عنهما বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। কার কাছে বসেছিলাম বলেন তো সবাই? আপনাদের ঘুম যাক, দুই একজন ঘুমাচ্ছে বেশিরভাগ নেই, কারণ কিছু মানুষ এসে বলে দিয়ে ডিউটি করে তো ক্লান্ত। বলেন, কার কাছে বসেছিলাম উদ্দেশ্য? এখানে যার ঘুম আসছে সেও বলুক, কার কাছে? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এমনি মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে একটি আওয়াজ শুনলেন। তখন ফরাফা রাসা, মাথা উপরের দিকে তুললেন, বলছেন, এবারে বললেন, হাদা বাবুম মিনাস সামা ফুতিহা আল-ইয়াউম লাম ইফতাহ কাত, এটা হচ্ছে আকাশের একটি দরজা, যে দরজাটি আজকে খোলা হয়েছে, এর পূর্বে আর কখনো খোলা হয়নি। জান্নাতের দরজা কতটি আছে আমরা জানি না, আমরা এখানে বসে আছি, আপনারা সেন্টারে নিচতলা বেয়েছি উপরে উঠলেন, যদি জিজ্ঞেস করা হয় কয়টা দরজা পার হয়ে আপনারা ঢুকেছেন এখানে, হয়তো অনেকেই বলতে পারবেন না যারা আজকে নতুন ঢুকেছেন, ঠিক না? ওটি বলেন তো। আচ্ছা, তাহলে আকাশের দরজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন আকাশের দরজা তার জন্য খোলা হয়েছে, তিনি দরজা খোলা হয়েছে আর এরকম করে গেছেন, সাত আকাশ পাড়ি দিয়ে যতটুকু আল্লাহর ইচ্ছা ছিল ততটুকু গেলেন, আবার নিয়মতান্ত্রিক চলে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাশের একটি দরজা, দরজা কতটি বলেননি, আল্লাহ আলাম কত দরজা আছে, আল্লাহ আলাম। কিন্তু এই যে দরজা, এই দরজা এর পূর্বে আর কখনো খোলা হয়নি। ওই সময় উপর থেকে এক ফেরেশতা নাযিল হলেন, ফেরেশতা অবতরণ করলেন, নেমে আসলেন, তখন বললেন هذا ملك نزل الى الارض لم ينزل قط الا اليوم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হচ্ছেন একজন ফেরেশতা, ইনি জমিনে এর পূর্বে আর কখনো জমিনে আসেননি, আজকেই এই প্রথম আসলেন। তাহলে এমন মেহমান যিনি আর এর আগে আসেননি, তাহলে তার ইজ্জত বেশি না? যদি এই জায়গায় আমরা দেখতে পাই হঠাৎ করে আমরা এখানে দর্শে বসা আছি, হারাম শরীফের ইমাম যদি এখানে চলে আসেন, কোন একজন ইমাম, যেমন সৈয়দ শুরাইম হাফিজাহুল্লাহ অথবা শেখ আলী আল হুজাইফি যদি আমাদের এই ক্লাসে চলে আসেন, কি বুঝেন আমরা কত খুশি হব, খুশি হব কিনা বলো? আমরা আজকে ধন্য হয়ে গেছি, আমাদের ক্লাসে ইমামুল হারাম চলে এসছেন, ইমামুল হারামিল মক্কি চলে এসছেন, ইমামুল হারামিল মদনী চলে এসেছেন, আমরা কত খুশি। আচ্ছা, এই জায়গায় সাহাবা রাদিয়াল্লাহু আনহুম উপবিষ্ট আছেন, উপর থেকে এসেছেন ফেরেশতা, নিয়ে এসছেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ। উনি এসে বলছেন, আবশির বিনুরাইন উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়ুন ক্বাবলাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুটি আলোর সুসংবাদ দিন, এ দুটি আলো আপনাকেই দেওয়া হয়েছে, এর পূর্বে আর কোন নবীকে দান করা হয়নি। সুবহানাল্লাহ, ওই ফেরেশতা, আর ফেরেশতার কথা কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে এই যে দুটি আলো কি? এক ফাতিহাতুল কিতাব, মানে কি সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা আমরা পড়ি না, কি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين غير المغضوب عليهم ولا الضالين آمين. এই হচ্ছে সূরা الفاتحه। আমি কিন্তু এখানে আউযু বিল্লাহ بسم الله পড়িনি, তাই না? কারণ আমার উদ্দেশ্য মেইন সূরাটা আপনাদেরকে দেখানো, উদ্দেশ্য এখানে কোরআন পড়ানো না, কোরআন পড়া না। কারণ কেউ কেউ বলে বিসমিল্লাহ রহমান রহিম সূরা ফাতিহার অংশ, এই জন্য পড়লাম, এটা বাদ দিয়ে দিলাম বুঝবার জন্য। আচ্ছা যাই হোক, আর কি ওয়াখাওয়াতিম সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত, বিশেষ করে শেষ দুটি আয়াত, আমার রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমরা রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত। আর এই দুই আয়াতের ফজিলত অনেক বেশি। শেষ দুই আয়াত প্রতি রাত্রে পড়ার ফজিলত মজুদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من قرأ آيتين من آخر سورة البقرة كفتاه أو في ليلة، من قرأ آيتين من آخر سورة البقرة في ليلة كفتاه جدي كنو بكتي سورة بقرة شف دوتي آيات كنو راتري پات كوري تهولي اي دوتي آياتي تار جنو جتستو هي جبه। এবারে এই দুটি আয়াত যথেষ্ট হয়ে যাবে তার ব্যাখ্যা করেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। যদি রাতের শুরুতে পড়ে তাহলে বিকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব রকমের আপদ বিপদ থেকে মুক্ত রাখবেন, মাহফুজ আর সংরক্ষিত রাখবেন। আর আরেক ব্যাখ্যা করেছেন, এই দুটি আয়াত পড়লে সে সালাতুত তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবে, যথেষ্ট সালাতুল তাহাজ্জুদের জন্য যথেষ্ট এরকম সওয়াব, সুবহানাল্লাহ। আর এই হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে দুটি নূর, এক নূর সূরা ফাতিহা আর আরেক নূর সূরা বাকারার শেষ দুটি আয়াত। আনা হয় কেউ কেউ হয়তো বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াত থেকে, কিন্তু ওই অন্য হাদিস দ্বারা বোঝা যায় আমার রসুল থেকে শেষ পর্যন্তই, ওয়াল্লাহু আলাম। আরেকটি হাদিস বলি এই সূরা ফাতিহার ফজিলত, তারপরে আজকে ক্লাস শেষ করে দেব। এই রিওয়ায়াত সহিহ মুসলিমে রিওয়ায়াত বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাইকে ইয়াদ রাখতে হবে, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন গায়রু তামাম। যে ব্যক্তি কোন সালাত আদায় করল কিন্তু তাতে উম্মুল কোরআন পাঠ করল না, তাহলে এটি হচ্ছে ত্রুটিপূর্ণ। রাষ্ট্রে বললেন অসম্পূর্ণ, মানে তাতে রয়ে গেছে কি নকস, ত্রুটি আর কি, গায়র তামাম অসম্পূর্ণ। সে পাতে না পড়লে নামাজ ত্রুটি অসম্পূর্ণ। আর অন্য রেওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হল না যে সূরা ফাতিহা পাঠ করল না। তাহলে সূরা ফাতিহা পাঠ যদি স্বেচ্ছায় মানুষ না করে সালাতে, সালাত হবে ইমাম মুক্তদি একা একই নমাজ আদায়কারী সকলের জন্যই সূরা ফাতিহা পড়া জরুরি। কেউ যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সালাতে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত অসম্পূর্ণ থেকে গেল, তখন তাকে প্রশ্ন করা হল, ইন্না নাকুনু খালফাল ইমাম, আমরা ইমামের পিছনে থাকি তাহলে কি করব, ঠিক আছে না? এখন দেখা যায় অনেক বাংলাদেশি রয়েছে আমাদের দেশের লোক বা ইন্ডিয়া পাকিস্তান বিশেষ করে ইমামের পিছনে দাঁড়িয়ে থাকেন, কিছুই পড়েন না, এমনি খামোশ, ঠিক না? ঠিক বলেন তো, কারণ তারা বলেন না আমাদের মাযহাবে আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মাযহাব বড় না নবী বড়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আলিম বড় না রসুল বড়? কোন ওলি বড় না রসুল বড়? কোন নেতা বড় না রসুল বড়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের নবী সমস্ত নবীদের থেকেও বড়, বলি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং বলবো সমস্ত সৃষ্টি সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন আপনি যে বলেন মেরে মজহব মে নেই হ্যায়, আমার মজহব এটা নাই, এই দলিলটা সত্য হলো না মিথ্যা? তাহলে আপনারা এখন থেকে কি বলবেন? বলবেন রসুল বলেছেন। কি বলবো আমরা? আমরা কোন ইমামকে তুচ্ছ ভাবি না, ইমাম ইমামের জায়গায় রয়েছেন। আমার বাপের ইজ্জত, আপনার বাপের ইজ্জত দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব থেকে বেশি আমাদের বাপের ইজ্জত আমাদের কাছে, না বলেন তো? যদি আমার বাপ একটা ক্লিনারি হয়, যদি আমার বাপ একটা চামারি হয়, যে কোনোই হোক কিছু কি হোক না কেন, কিন্তু আমার কাছে আমার বাপের ইজ্জত দুনিয়ার মধ্যে যত বড়ই ভালো লোক হোক না কেন তার থেকেও বেশি, সত্য না মিথ্যা? আমি কোন আলেমদের প্রতি আমাদের হিংসা নাই, কারো সমালোচনা আমরা করি না, কাউকে আমরা খারাপ পাই না। যে খারাপ পায় সে হচ্ছে অসৎ লোক। সে কি লোক বলেন তো? অসৎ। কারণ এইসব উলামা, ইমামে কিরাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল বলুন রহমতুল্লাহ আলাইহি, আমি দেখবেন বাই চান্স হয়তো বলে যেতে পারি, নয় আমার মুখ থেকে কখনো এরকম হয় না যে আবু হানিফা আর নাম নিব আর আমি রহমতুল্লাহ আলাইহিম বলবো না, এরকম হয় না। হয়তো কথাবার্তায় চলে আসতে পারে, এলে মাই ইমকিন। আমি এজন্য কোন এক ব্যক্তিকে একবার বলেছিলাম, আপনি ইমাম আবু হানিফার কথা বলেন, আমি আমার যা বিশ্বাস আমি মনে করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীহির ইজ্জত রক্ষার জন্য আমি হয়তো আমার জান দিয়ে দিতে পারবো, কিন্তু আপনি পারবেন না, আপনি শুধু ধর্ণা দেন বস, আবু হানিফা বলেছেন। তুমি ইমাম আবুকে চিনো? আমরা ইমাম আবু হানিফাকে চিনি, তার গোষ্ঠীকে চিনি ইনশাআল্লাহ তাআলা। এতত সত্য ইমাম আবু হানিফা যাই বলেছেন তাই করব না, কারণ ইমাম আবু হানিফা নিজে বলে গেছেন, ইদা সাহাল হাদিথু ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয় ওইটাই হচ্ছে আমার মাযহাব। কার কথা এটা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা বলেছেন, হাদিস সহিহ হলে ওইটাই আমার মাযহাব। অতএব আমাদের কথা হচ্ছে সূরাতুল ফাতিহা আমরা সব সময় পড়ব সালাতে, একা কি অবস্থায় ইমামের পিছনে ইমাম হয়ে বলবো না, না কাফি যথেষ্ট, বাকি ইনশাল্লাহ বিস্তারিত বিবরণ অন্যদিন করা হবে ইনশাল্লাহ। এবারে শুনুন, আবু হুরায়রাকে প্রশ্ন করা হলো, আমরা ইমামের পিছনে থাকি তাহলে ওটা পড়ব কিরকম? তিনি বললেন, ইকরা বিহা ফি নাফসিকা, এই সূরা তুমি মনে মনে পড়ে নাও। কিরকম পড়ো? আচ্ছা, মনে মনে পড়া মানে কি ওই অন্তর দিয়ে ওটা এমনি বস কল্পনা করা না পড়া? আমরা অনেক সময় বলি না, আমাদের পরিভাষা দেখবেন মনে মনে পড়ে নিন ভাই, বলি না মনে মনে পড়া কি আওয়াজ না দিয়ে আস্তে আস্তে করে পড়া, তাই না? মনে মনে পড়া না বসে এমনি কেউ এটা বুঝে? এটা হচ্ছে পরিভাষা, আমাদেরও পরিভাষা মাশাআল্লাহ। ইকরা বিহা ফি নাফসিকা, তুমি পড়ো, কারণ এটা মনে যদি চিন্তা করা হয় তাহলে এটা পড়া হবে না, এটা আরেকটা জিনিস। কারণ তিনি বলেছেন ইকরা বিহা ফি নাফসিকা, তুমি নিজে নিজে পড়েনো, আনাইলে বলবো কি নিজে নিজে পড়েনো মানে কি মনে মনে পড়েনো আস্তে আস্তে পড়েনো, কারণ তিনি বলেছেন ইকরা পড়ো, যদি আমি মনে এরকম করি তাহলে পড়া হবে, তাহলে জিব্বা নাড়াতে হবে। ইকরা বিহা ফি নাফসিকা, এটা কার কথা? বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কথা, আমার কথা না, এটা সহিহ মুসলিমের রিওয়ায়াত, আমি হয়তো ওখান থেকে চয়ন করেছি মুসলিম শরীফ থেকে। তিনি এবারে বললেন, ওই আবু হুরায়রা বলছেন মনে মনে পড়ো, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, আমি সালাতকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুভাগ করেছি। আল্লাহু আকবার, সালাতকে আমার মাঝে আমার বান্দার মাঝে দুভাগ করেছি। ওয়ালি আব্দি মা সাআল, আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দেব। সুবহানাল্লাহ। ওয়ালি আব্দি মানে কি? ওয়ালি আব্দি লি আব্দি মানে আমার বান্দার জন্য, ফর মাই স্লেভ, আমার বান্দার জন্য। মা সাআলা, সে যা চায় যা সওয়াল করে। এরপরে আল্লাহ বলেন, ফাইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু হামিদানি আব্দি, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা ক্বালা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব, তখন আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। সুবহানাল্লাহ। আপনি যখন এরকম আল্লাহ আকবার, হ্যাঁ সানা পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন, আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে একথা শুনতে চাই না? আমরা সবাই বলব আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আর আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন শুনে তিনি বলবেন আমার বান্দা আমার প্রশংসা করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে যখন বান্দা বলে আর রহমানির রহিম, আর রহমান পরম করুণাময়, আর রহিম অতি দয়ালু, যখন এই কথা বলেন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা আবার করল, গুণগান বর্ণনা করল আবার। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার সম্মান বর্ণনা করেছে। হ্যাঁ, মাজ্জাদানি আব্দি, আমার সম্মান বর্ণনা করেছে, মান ইজ্জতের কথা বলেছে, আমার বড়ত্ব প্রকাশ করেছে আমার বান্দা, বুঝছেন, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করেছে। আও কালা মাররাতান ফাওয়াদা ইলাইয়া আব্দি, কিংবা একবার বলেন আমার বান্দা তার ব্যাপারটি আমার কাছে ন্যস্ত করে দিয়েছে। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি আর আপনারই কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল, এইটা এর এক অংশ আমার আর এক অংশ আমার বান্দার, আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দেব। এবারে আপনি খেয়াল করুন, এর এক অংশ আল্লাহর আর এক অংশ আমার কিরকম হলো, আমি যখন বললাম ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, তাহলে এটা কার হচ্ছে? আর বললাম ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই কাছে সাহায্য চাই, এটা কার হচ্ছে? ভালো করে বুঝেন, আমার, আমি সাহায্য চাই কার জন্য? আল্লাহর জন্য তো না, আল্লাহর কোন প্রয়োজন আছে? আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা সকল সবাই আল্লাহর মুখাপেক্ষী, সমস্ত সৃষ্টি রব্বুল আলামিনের মুখাপেক্ষী, কিন্তু রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না, সুবহানাল্লাহ। এরপরে বান্দা বলে দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, হে রব তুমি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দাও, সিরাতে মুস্তাকিম দেখিয়ে দাও। কত পথ আছে এদিক সেদিক, বেদাতি পথ, গুমরাহের পথ, কুফরির পথ, নাস্তিকবাদের পথ, বেহায় আপনার পথ, আল্লাহর নাফরমানির পথ রয়েছে, ও আল্লাহ এসব পথ আমার পথ থেকে আমাকে দূরে রেখে তুমি যে পথ তোমার নির্বাচিত, যে পথ সঠিক, ওই পথে তুমি আমাকে পরিচালিত করো। তাই আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বুঝে শুনে আমাদেরকে যদি আমরা বলি তাহলে এটা আল্লাহর দরবারে কবুল হবে বেশি। বলি নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু মনের সলাৎ নেই। তাই যখন নামাজে যাব দুনিয়া বাদ দিয়ে নামাজের জন্য যাই, আমিও যাই আপনারাও জন্য যান, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে বান্দা বলছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কার পথে পারে? ও আল্লাহ তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, নেকলুকদের পথ, অসৎলুকদের পথ না, কাফিরদের পথ না, নাস্তিকদের পথ না, মুর্তাদদের পথ না, ইহুদদের, ইহুদিদের পথ না, নাসারাদের পথ না, পত্তরিকদের পথ না, মুশরিকদের পথ না, পথ না, অগ্নিপূজকদের পথ না, পথ হচ্ছে নবীদের পথ। বলি সুবহান আল মালিক আল কুদ্দুস, কার পথ বলেন? সিদ্দিকদের পথ, শহীদদের পথ, নেকলুকদের পথ। তাহলে আমরা যদি দুনিয়াতে থাকি নেকলুকদের সাথে তাহলে কিয়ামতের দিন উঠব নেকলুকদের সাথে, আর যদি দুনিয়াতে থাকি অসৎলুকের সাথে তাহলে কিয়ামতের দিন কার সাথে উঠতে হবে? কিন্তু আমরা ইনশাআল্লাহ অসৎলুকের সাথে চলবো না, আমরা ভালো লোকদের সাথেই চলবো। সবাই কি বলেন ইনশাআল্লাহ? তাহলে সবাই একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আচ্ছা আসেন, এরপরে বলে দিলেন গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের বদনা যারা অভিযুক্ত হয়েছে, মাগদুব আলাইহিম অভিযুক্ত, যাদের উপর আল্লাহ তোমার গজব পড়েছে ওদের প্রতি আমরা চলতে চাই না, আর যারা পথভ্রষ্ট হয়েছে তাদের প্রতি আমরা চলতে চাই না, আমরা ভালো লোকদের সাথে থাকতে চাই। এবারে মাগদুব আলাইহিম কারা? আহলুল ইলম বলেন ইহুদি, আর দাল্লিন বলতে কারা? নাসারা। ইহুদিরা জানতো কিন্তু আমল করতো না, আর নাসারা জানে না এমনি বলে। এজন্য আমরা যা জানি সে অনুযায়ী যেন আমরা আমল করি। এবারে আমরা যদি সে অনুযায়ী আমল করি, আল্লাহ আল্লাহ রসুলের এতাত করি, আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করে চলি, তাহলে রব্বুল আলামিন বলেছেন ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীনা ওয়াস সিদ্দীকীনা ওয়াস শুহাদাঈ ওয়াস সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা যালিকা আল ফযলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলীমা। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করবে, তারা থাকবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহদের সাথে, অর্থাৎ কাল কিয়ামতের দিন তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থাকবে, অন্যান্য নবীদের সাথে থাকবে, সিদ্দিকীদের সাথে থাকবে, সিদ্দিকীনদের সাথে। আর এই সিদ্দিকীনদের লিডার নেতা হচ্ছেন এই উম্মতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে কিনা ভাই? শহীদদের সাথে তারা থাকবে, আর এই উম্মতের শহীদদের নেতা হচ্ছেন সাইয়্যিদুস সুহাদা হামজা। বলুন সুবহানাল্লাহ। শহীদদের নেতা কে? হামজা বিন আব্দুল মুত্তালিব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিগরের টুকরা, কলিজার টুকরা, নবীর আপন চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শহীদদের নেতা হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব। আরেকটি রেওয়ায়ত আছে, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে হাসান সাব্যস্ত করেছেন। আমি আরো বলেছি আপনাদেরকে হাদিসটি কি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শহীদদের নেতা হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব, আর ওই ব্যক্তি যে কোনো রাষ্ট্রপ্রধান প্রধান প্রশাসকের সামনে দাঁড়িয়ে থাকে, সৎ কাজের আদেশ করল আর অসৎ কাজ থেকে বারণ করল, আর এই অবস্থায় তাকে হত্যা করে দিল, সেও হচ্ছে শহীদদের নেতা। স্পষ্ট হচ্ছে কিনা? কি বলেছেন? যে জালিম প্রশাসকের সামনে দাঁড়িয়ে হক বলছে, আমার বিল মারুফ নহি আনিল মুনকার করছে, অসৎ কাজ থেকে বারণ করার নির্দেশ, বারণ অসৎ কাজ পরিত্যাগ করার নির্দেশ দিয়েছে, আর নেক কাজ করার আদেশ করেছে, কিন্তু সে এই জালিম প্রশাসক, জালিম সরকার তাকে কি করলো? প্রহার করলো, এমনকি হত্যা করলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হচ্ছে শহীদদের নেতা। আমার কথা নয়, আপনারা শহীদ তারগিব তারিহিব দেখলে পেয়ে যাবেন। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহিকে হাসান বলেছেন। বাকি কে রয়ে গেলেন? সালেহীন। হায় রে হায়, সালেহ আল্লাহর নেক বান্দা। আল্লাহর নেক বান্দাদের মধ্যে কত নেক বান্দা রয়েছেন? সমস্ত নেক বান্দাদের নেতা এক ব্যক্তি হবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোন ব্যক্তি নেক হতে পারবে না নবীর তরিকা ছাড়া। বলুক আমি নেক, আমি ভালো, আমি আল্লাহর ওলি, হবে না। কে আল্লাহর ওলি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান করেন, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন, আর এর উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। এরপরে যখন এই হাদিস আমি বললাম, কিন্তু আমিন বললাম না, তাই না? কারণ আমিন সুরার অংশ না, আমিন হচ্ছে বাইরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম বলবেন আমিন তখন তোমরা আমিন বলো, যখন ইমাম বলবেন ওয়াদ্দালিন তখন তোমরা ওয়াদ্দালিন বলো, কারণ যার আমিন ফেরেশতাদের আমিন আমিনের সাথে মিলে যাবে। কোন রেওয়ায়াতে আছে, যার আমিন আকাশের ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার পিছনের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাই আমরা আমিন বলি, জোরের সলাতে বলবো জোরে আমিন, আর আস্তের ছুরেতে আস্তের সলাতে আস্তে বলবো আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ইবাদতকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিউল মুসলিমিন الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين. اللهم لا تدع لنا ذنبا الا غفرته، ولا هما الا فرجته، ولا كربا الا نفسته، ولا ضرا الا كشفته، ولا دينا الا قضيته، ولا مريضا إلا شفيته ولا مبتلا إلا عافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الكفر والكافرين. اللهم أذل الشرك والمشركين ودمر أعداء الدين. اللهم من أراد الإسلام والمسلمين سوءا فأشغله في نفسه واجعل كيده في نحره واجعل تدبيره في تدميره يا سميع الدعاء يا ذا الجلال والإكرام. اللهم احفظ بلاد المسلمين من كل سوء ومكروه. اللهم وحد صفوف المسلمين. اللهم وحد صفوف المسلمين في كل مكان. اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم واجعلهم هداة مهتدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله فيكم.